আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা এর আগে প্রদীপ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব আগুন নিয়ে। আগুন জানেন আমাদের জীবনে কত জরুরি জিনিস। আগুন যেমন তাপের দরকার আর সূর্যের আলোর দরকার, সেরকম আগুনেরও দরকার আছে, তবে নিয়ন্ত্রিত আগুন। কারণ আগুন নিয়ন্ত্রণের বাইরে গেলে, যেমন পানিও তাই, পানি আমাদের জীবনে প্রাণ, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রাণহানি, আগুনও তাই। তো এখানে আগুন সম্পর্কে আলোচনা করব কোন দিক নিয়ে, মানুষের ব্যবহারে মানুষ কোন সময় আগুন হয়ে ওঠে। তার আগে আমরা জানব বন্ধুত্ব করব কার সাথে, ওঠা বসা করব কার সাথে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে বন্ধুত্ব করতে, ওঠা বসা করতে উদ্বুদ্ধ করেছেন? পাওয়া লোকের সাথে। আমরা জানি বাংলাতেই আমরা বলি সৎসঙ্গে যায় খায় গুয়ো পান, আর অসৎসঙ্গে যায় কাটায় দুটি কান, তাই না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জানি আমাদের হাদিসেই আছে যে অসৎের সঙ্গী হওয়া যাবে না। উদাহরণ দিয়ে বলা হয়েছে যে অসৎ সঙ্গীর উদাহরণ হল কামারের মতো। কামারের পাশে গিয়ে বসো, সে কাজ করছে, আগুন নিয়ে কাজ করছে, তাই না? লোহা লাল করে সেটাকে পিটাচ্ছে, আর তার কয়লার ছাই, ওই যেখানে কয়লার স্ফুলিঙ্গ কিংবা লোহারই স্ফুলিঙ্গ আপনার গায়ে লাগবে না লাগবে না, যেহেতু আপনি তার পাশে বসে আছেন, তো আপনার কাপড় পুড়বে না পুড়বে না? টেরিকটের কাপড় হলে চাঁ করে পুড়ে যাবে, তাই না? আপনার গায়েও লাগতে পারে, তাই না? আর যদি সৎসঙ্গী হয়, ভালো সঙ্গী হয়, তার উদাহরণ কার মতো? আতরওয়ালার মতো। আতরওয়ালার পাশে বসলে দরকার নেই, আপনি আতর কিনবেন না নেবেন না, তাও যদি আপনি নাও কিনেন, অনেক সময় দেখুন দেখুন এটা টেস্ট করুন, বলে না এখানে দেখেছেন মসজিদে যখন আতর বিক্রি করে ঢোকার আগে নেন একটু করে টেস্ট করায়, টেস্টটা কে এমনি করায়, স্বার্থ আছে, তাই না? এটা টেকনিক একটা, কিন্তু তবুও এটা বিনা পয়সা, আপনি যদি নেবার ইচ্ছাও না করেন বিনা পয়সা আপনি আতরটা পাবেন, আর না তাও যদি আপনি না নেন তো এমনি পার হয়ে গেলেই আতরের সেন্ট আপনার আহা খুশবুয়ের দিমাগ তাজা, তাই না? তবে সে শুনে শুনে শুনে শোনাতে এসেছে বা শোনা যাচ্ছে যে সব সময় আতরের সেন্টে নাকে নেওয়া ঠিক না, সব সময় আতর বা কি বলে পারফিউমের সেন্ট নাকে নেওয়া ঠিক না, এতে নাকি মস্তিষ্কের ক্ষতি হয়, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, বসবেন কার কাছে? আগুনওয়ালার কাছে বসা নিশ্চয়ই উচিত না, কিন্তু আগুনের পাশে বসা হয় মাঝে মাঝে, তাই না? কোন সময় ঠান্ডা লাগলে ও আগুন জ্বালিয়ে তখন, কিন্তু এতেও ক্ষতি হয়, যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ক্ষতি হয় না হয় না? আগুন লেগে মারা যায়, ঘরের ভিতরে হিটার জ্বালিয়ে ঘুমিয়ে ঘরের অক্সিজেন শেষ হয়ে দম বন্ধ হয়ে মারা যায়, তাই না? তো আগুন জেল জ্বালিয়ে রেখে এই জন্য শুতে নিষেধ আছে। যাই হোক, আগুনে আগুন আপনি পোহান, আগুনকে নিয়ন্ত্রণে রাখেন, আগুন দিয়ে রান্না করেন, আগুন দিয়ে গ্যাস সবকিছু করেন, কিন্তু নিয়ন্ত্রণের মাধ্যমে রেখে। তো মানুষ নিজেই আগুন হয় কখন? মানুষ কখনো এমন আচরণ করে থাকে যার ফলে তাকে পশুর সাথে তুলনা করা হয়, জানেন তো? কখনো বলা হয় কুকুর, কখনো বলা হয় গাধা, কখনো বলা হয় জানোয়ার, এসব বলা হয়। তো মানুষের আচরণের কারণে মানুষ থেকে সে কি হয়ে যায়, সর্বশ্রেষ্ঠ জীব থেকে সর্বনিম্ন, আচরণের ফলে সর্বনিম্ন পশুতে পরিণত হয়। তেমনি এমনও কিছু আচরণ আছে যে সেই আচরণ করার ফলে তাকে সেই জিনিসের সাথে তুলনা করা হয়, যেমন আমরা আগে বলেছি আয়নার মতো, আয়নার মতো মানুষ কখনো আয়নার মতো হয়, কখনো মাটির মতো হয়, তাই না? কখনো পানির মতো হয়। এখন আজকের কথা হলো আগুন, তখন আগুন তাকে, যখন মানুষ গরম হয়, অত্যন্ত গরম হয়, তখন তাকে কার সাথে তুলনা করা হয়? আগুনের সাথে। মূর্খ মানুষকে কিন্তু আগুনের সাথে তুলনা করা হয়। মূর্খ মানুষ, মূর্খ মানুষ কাকে বলে? মূর্খ তো জানেনি, অশিক্ষিত, শিক্ষা নেই, জ্ঞান নেই, আদব নেই, এ হচ্ছে মূর্খ। আহমক বলি আমরা, অনেক সময় বোকা বলি, বেউকুব বলি, তো এইসব মানুষদের, এইসব মানুষরা হচ্ছে আগুনের সাথে তুল্য, আগুনের মতো। কেন বলা হয়েছে? মূর্খতা এমন জিনিস যে তা আত্মীয়তা, প্রতিবেশ, বন্ধুত্ব কারো খাতির করে না। মূর্খের সাথে বাস করার মানেই হল আগুনের সাথে বাস করা। সেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় মানির মান, মানুষের মর্যাদা ও মাহাত্ম্য। সুতরাং আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার বন্ধু কি হোক, আহমক হোক, বেউকুফ হোক। তবে স্ত্রী হলে সমস্যা নাই, কন্ট্রোল করা যাবে, তাই না? পারবেন? যদি কন্ট্রোল করার ক্ষমতা থাকে, আগুন কন্ট্রোল করার মতো, তো ঠিকই আছে। আর যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, নিয়ন্ত্রণ হারা হয়ে যান, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তো সে আগুন কিন্তু আপনাকে ছাড়বে না। তো স্ত্রীও গ্রহণ করা যাবে না মূর্খ বেউকুফ, যদি সে বেউকুফ হয়, গোয়ার হয়, সেরকম স্ত্রী জেনে শুনে গ্রহণ করবেন না। আর যদি কপালে থাকে তাহলে তো উপায় নেই, তাই না? কপালে থাকলে আল্লাহ হামস্তান। বলা হয়েছে স্ত্রী হচ্ছে তিন প্রকার, তাই না? কোন স্ত্রী হচ্ছে প্রভু, হুজুর যা বলছেন, যা অর্ডার করছেন তাই। কোন স্ত্রী হয় বন্ধু, বন্ধুর মতো, মাশাআল্লাহ, স্বামী স্ত্রী উভয়ই তাদের প্রেম ভালোবাসা আছে উভয়ে। আর কোন স্ত্রী হচ্ছে দাসী, দাসীর মতো। আর কোন স্ত্রীর জন্য হযরত ওমর বলেছেন, ওনার একটা কথা আছে যে বেড়ির মতো আল্লাহ যার গলায় ইচ্ছা তার গলায় ঝুলিয়ে দেন। বুঝতে পেরেছেন? এ হচ্ছে বেউকুব মেয়ে, আল্লাহ তাআলা যার ভাগ্যে লিখেছেন। বড় কঠিন ব্যাপার, স্ত্রী দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়, তাই না? আর রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। মাশাআল্লাহ, এই তো অনেকেই জানে বাংলা প্রবাদ। যাই হোক, কথা হলো কি যে আগুনের সাথে বাস করা মানে হচ্ছে মূর্খের সাথে বাস করা। আপনি স্ত্রী মূর্খ, তাকে আপনি সঙ্গে নিয়ে সংসার করছেন, বিছানা থেকে পুরো বাড়িতেই সংসার করছেন, তো সেখানে আপনি আগুনের সাথে বাস করছেন, যে কোনো সময়ে আপনি দগ্ধ হতে পারেন, আপনার মান সম্মান পুড়ে শেষ হতে পারে। আসলে মূর্খতা এমন এক বিপদ যা সমগ্র বিপদ থেকে বড় ভয়ানক। সেই কারণে মূর্খের ধর্ম হয় ছায়ের মতো, মূর্খের ধর্ম আবার ছায়ের মতো, যা হালকা বাতাসেই উড়ে যায়। তার আবার কি ধর্ম থাকবে নাকি? সামান্য দেশে তারা ধর্ম কর্ম সব শেষ, সব শেষ। মূর্খামি যেহেতু আছে, বেউকুফি আছে, ধর্ম কতটুকু মানবে? ধর্মের বাঁধন ছিঁড়ে তখন আপনার ক্ষতি করবে। মূর্খের সাথে বন্ধুত্ব করা উচিত নয়, উচিত নয়। মূর্খকে জীবন সঙ্গী করা, জীবন সঙ্গী করা মানে কোনো মহিলা যদি জ্ঞানী হয় তো মূর্খ স্বামী গ্রহণ করা ঠিক না, আর কোনো পুরুষ যদি জ্ঞানী হয় তো মূর্খ স্ত্রী গ্রহণ করা তার জন্য মোটেই ঠিক না, নচেত চিরজীবন ভুগতে হবে। কারণ হচ্ছে জাহেল নিজের আত্মার দুশ্মন, জাহেল নিজে নিজেরই দুশ্মন, অতএব সে অপরের দোষ কি করে হতে পারে? নিজের যে নিজের দুশ্মন সে অপরের বন্ধু হতে পারে? হতেই পারে না। মূর্খ বন্ধু চাইতে বুদ্ধিমান শত্রু অনেক ভালো, মূর্খ বন্ধু হওয়ার চাইতে শত্রু হোক কিন্তু সে বুদ্ধিমান, এরকম হওয়া নিশ্চয়ই ভালো। আরবি কবি বলেছেন, ওলামা ইয়াদি আকিলান খায়রুল লাহু মিন আন ইয়াকুনা লাহু সাদিকুন আহমাকু ফারগাব বিনাফসিকা আন তুসাদিকা আহমাকান ইন্নাস সাদিকা আলা সাদিকি মুসাদ্দিকু। তার মানে তোমার কোন শত্রু যদি বুদ্ধিমান হয় সে উত্তম, একজন বেউকুফ, একজন আহমক বন্ধু হওয়ার চাইতে। সফরে যাবেন, যদি আহমককে নিয়ে যান দেখবেন কত ক্ষতি হবে। শত্রু হলেও যদি জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, সে আপনার ক্ষতি করবে না, তাই না? সে বুদ্ধিমান, কিন্তু আহমককে নিয়ে বড় সমস্যা। সঙ্গে যাচ্ছেন যেন একটা কি লাগেজ, ধাঁচা নেই, কিচ্ছু নেই, কিছু জানে না বন্ধু, হ্যাঁ চলো চলো টেনে টেনে টেনে টেনে, তো একটা ব্যাগ যেন। তো মূর্খ স্ত্রী মূর্খ বন্ধু এইরকম, আর কিচ্ছু জানে না, সব আপনার উপরে নির্ভরশীল হয়ে যাবে। সুতরাং কবি বলছেন যে খবরদার আহমককে নিজের সাথী, নিজের সঙ্গী, জীবন সঙ্গী বা বন্ধু বানাবে না। তুমি দূরে থাকো, ফারগাব বিনাফসিক আন তুসাদিকা আহমাকান, কোন আহমককে বন্ধু করা থেকে অনাগ্রহী হও, দূরে থাকো। ইন্না সাদিকা আলা সাদিকে মুসাদ্দিক, কারণ বন্ধু বন্ধুর কি হয়, সত্যায়নকারী হয়। যেমন বন্ধুর ধর্ম হবে, তুমি বন্ধু সাধারণত তাকেই করা হয় নিজে, তাই না? আপনি কি হিন্দিকে বন্ধু করবেন? না, আপনি বাংলাদেশি। আপনি কি কেরলাকে বন্ধু করবেন? করলা না, করলাতে তো জিনিস আপনি খেতে পারবেন না। মিষ্টি আপনি মিষ্টি বন্ধু করবেন, করলা করলা বন্ধু করবেন, তাই না? এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। মানুষ যেমন প্রকৃতির হয়, হাদিসে আছে আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, ওগুলো হচ্ছে একদম সমবেত সৈন্যের মতো, একরকম যার যার আত্মার সঙ্গে আত্মার মিন হয়। ফামা তাআরাফা মিনহা ইতালাফ ওমা তানাকারা মিনহা ইখতালাফ, বিষয়ে মিল পেলে, আত্মায় আত্মায় মিল হলে দেখবেন তার সঙ্গে মিল হয়ে গেছে, আর যদি একটা বিষয়ে মানে ছুট থাকে তো সে দেখবেন আপনার কাছ থেকে সরে যাচ্ছে। বুঝতে পারছেন? যদি কোনো বেপর্দা মেয়ে হয়, এবার যদি সৌদি আরবে আসে, এসে সে যদি খোঁজ করে যে কোনো ফ্যামিলি আছে কিনা, তার সঙ্গে যোগাযোগ করব, তার সঙ্গে ওঠা বসা করব, কোনো পর্দানুষ্ঠানের সঙ্গে করবে, কিরকম খুঁজবে? ঠিক তার মতো দেখবে, হ্যাঁ সময়ে পর্দা করে, আর যেখানে ফাঁকি ফাঁকে পায়, এয়ারপোর্টি পর্দা, বোঝেন এয়ারপোর্টি পর্দা, এয়ারপোর্টি পর্দা জানেন তো? রেয়াজ এয়ারপোর্টে নামলেই তখন ব্যাগ থেকে বোরকা পরা হয়, আবার যখন দেশে যায় রেয়াজ এয়ারপোর্টে পৌঁছে আবার বোরকা খুলে ব্যাগে ভরে নেয়, এ হচ্ছে এয়ারপোর্টি পর্দা। এখানে এসে তাদের ভিতরে পর্দা থাকে না, আসলে সেই রকম যেরকম মানুষ সেরকম খুঁজবে, তাই না? আপনি যদি কসাই হন, কসাই বন্ধু খুঁজবেন, আপনি যদি ডাক্তার হন, ডাক্তার বন্ধু খুঁজবেন। এই জন্য ডাক্তাররা আমাদের মজলিসে আসে না, কেন আমরা ডাক্তার নই, তাই না? এখানে বহু ডাক্তার আছেন বা অনেক ডাক্তার থাকেন, অনেক ইঞ্জিনিয়ার থাকেন, তারা আসেন না আমাদের মজলিসে, কেন? আমরা হচ্ছে ওই যে দরিদ্র সাধারণ শ্রমিক, দিন আলোচনা করিয়া তাদের মধ্যে দিন থাকা না থাক, যেহেতু আমার তাদের সঙ্গে তাদের স্ট্যাটাসে মিলছে না, কাঁধে কান মিলে না, সুতরাং তারা এখানে আসবেন না, এটাই তো স্বাভাবিক, তাই না? এক কবি, আরবি কবি বলছেন, অবশ্য কবিতাটা মনে নেই আরবিতে, বলছে আমি জানি যে কোন এক শ্রেণীর পাখি অন্য শ্রেণীর পাখির সাথে মিশে না, তো একদিন দেখছি একটা কাকের পাশে একটা পায়রা বসে আছে, আমি তো দেখেই অবাক, যে কাকের পাশে পায়রা পায়রা থাকবে, পায়রা পায়রার সঙ্গে থাকবে, কাক কাকের সঙ্গে থাকবে, তাই না? তো কি ব্যাপার, বাংলাদেশি বাংলাদেশির সাথে, পাকিস্তানি পাকিস্তানির সাথে, হিন্দি হিন্দির সাথে? কোন সময় যদি দেখেন একজন বাংলাদেশি একজন হিন্দির পাশে বসে আছে, তাহলে দেখবেন কোন না কোন একটা মিল আছে, সেটা হচ্ছে কি, বাংলা ভাষা, ঠিক? কোন কোন সময় যদি দেখেন যে একজন হিন্দি পাকিস্তানির সাথে বসে আছে, কোন না কোন মিল পাবেন, সেটা কি, উর্দু ভাষা, তারা যেহেতু হিন্দি বোঝে ওই উর্দু বোঝে, তাই না? তো আমি অবাক হলাম যে পায়রাটা এই কাকের পাশে কেন বসে আছে। কিছুক্ষণ পরে দেখলাম যে কাকটা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, পায়রাটাও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে, বুঝলেন তো? তাহলে এই মেলটা থাকার জন্য পায়রা কাকের সাথে বসেছে, বুঝতে পারছেন? তো এইরকম সাদৃশ্যের জন্য একটা হাদিসের কথা, হাদিসের কথা, ফামা তাআরাফা মিনহা ইতালাফ ওমা তানাকারা মিনহা ইখতালাফ, যখনই দেখবে যে মিল হচ্ছে না, তখন তারা আপোষে বন্ধুত্ব আর হবে না, কি হবে, চটে যাবে, সরে যাবে, কথাটা বুঝলেন? তাহলে বন্ধু বন্ধুর দিনে হয়, এখানে হাদিসে আছে যে যে বন্ধু হয় কি বলে, বন্ধুর দিনে, ফাল ইয়ানজু রাহাদুকুম মা ইউখালিল, সুতরাং তোমরা দেখো কার সঙ্গে বন্ধুত্ব করছো, কারণ তার যা ধর্ম হবে তোমারও ধর্ম তাই হবে, তাই না? তাই জন্য বলা হয় লা তাসআল আনিল মারই ওয়াসআল কারিনাহু, তুমি বন্ধু সম্পর্কে জিজ্ঞেস করো না, ওরকম কোন মানুষ সম্পর্কে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করার দরকার নেই, যে লোকটা কেমন, বিলাল কেমন জিজ্ঞেস করার দরকার নেই, হেলালের সঙ্গে বন্ধুত্ব আছে, বিলালকে জিজ্ঞেস না করে হেলালকে জিজ্ঞেস করো, হেলালকে দেখো কেমন, যদি হেলাল দেখো যে এইরকম, তা জানবে যে বিলালও হচ্ছে এইরকম, তাই না? কারণ হেলালের সঙ্গে বিলালের বন্ধুত্ব কিরকম, শুধু যে নামের ওজনে মিল আছে তাই না, মানে চরিত্রের মিল আছে নিশ্চয়ই, তাছাড়া এর সাথে ওর বন্ধুত্ব হবে না, তাই না? এই হচ্ছে কথা। সুতরাং জ্ঞানের জ্ঞানীর কাজ হচ্ছে বোকা লোকের বোকামি থেকে দূরে থাকা। আর বোকা লোকের বোকামি কেমন জানেন, মুখের গন্ধের দুর্গন্ধের মতো, মুখের সবারই মুখে দুর্গন্ধ আছে, তাই না? কিন্তু কেউ কি নিজের মুখের দুর্গন্ধ নিজে পায়? পায় না। তেমনি বোকা লোক নিজেকে জ্ঞানী মনে করলে কি হবে, সে নিজে যদি মনে করে আমি জ্ঞানী কিন্তু সে বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে যে লোকটা বোকা, অথচ সে নিজে বুঝতে পারবে না। বোকা লোক তা অনুভব করতে পারে না, কিন্তু পাশের লোক তাতে কষ্ট পায়। দেখবো অনেক সময় মুখ ঘোরাচ্ছে, ও হয়তো বুঝতেই পারছে না। আর অনেক সময় সৌজন্যের খাতিরে মানুষ কি করে সহ্য করে নেয়, এই জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ রসুন খেতে খেয়ে যেতে নিষেধ আছে, তাই না? কেন? ফাইনাল মালাইকাতা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বনু আদম, কারণ ফেরেশতা কষ্ট পান সেই জিনিসে যে জিনিসে আদম সন্তান কষ্ট পায়। তোমার মুখের গন্ধ দুর্গন্ধ আছে, তুমি বিড়ি খেয়ে গেছো, সিগারেট খেয়ে গেছো, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে গেছো, লিক পাতা খেয়ে গেছো, মুখে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর তুমি পাশে মুসল্লি, তাকে কষ্ট দেবে না দেবে না? এত কষ্ট হবে তো ফেরেশতাও কষ্ট পান। একদিকে ফেরেশতা ফেরেশতারা কষ্ট পাচ্ছেন, আর তার সাথে তোমার মুসল্লি ভাইও কষ্ট পাচ্ছে। খবরদার, যে কাঁচা পেঁয়াজ খেতে হয় মসজিদে তোমার জন্য জামাত মাফ, ঘরে নামাজ পড়ো, তাই না? এই জন্য জামাতে যেতে হলে কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত না, আগে নামাজ পড়ে আসেন। আর যদি খেতেই হয় তাহলে তো উপায় নেই, তাহলে জামাত আপনার জন্য মাফ, তবুও পরকে কষ্ট দিতে যাবেন না। চলেন, মূর্খ কাকে বলে? মূর্খ কাকে বলে হুজুর? কেমন মূর্খ আবার কেমন জিনিস? মূর্খ কাকে বলে, তার কি পরিচয়, তার ব্যাপারে দু চারটা কথা শুনি। মূর্খ হচ্ছে সেই ব্যক্তি যাকে কোনো কথা বোঝানো বড় কষ্টকর। একে আমরা কি বলি, গোয়ার ঘর বুঝতে চায় না, ভেতর বুঝো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, শেষকালে কি হবে, ও যেটা বুঝেছে সেটাই হবে। একে বলে ভেতর বুঝো, ওপরে বোঝান, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাই হবে, কিন্তু ভেতরে তাই হবে যা ও করবে, আপনি যা বোঝালেন তা নয়। এই ভেতর বুঝো লোক বড় কষ্টকর বোঝানো, তুমি তাকে বোঝাতে চাইবে আর সে মনে মনে ভাববে যে সে তোমার থেকে বেশি ভালো বোঝে, বুঝতে পারছেন? পাঁচটি কর্ম মূর্খের প্রকৃতি, শোনেন ভালো করে, খামোখা রাগ করা, তাকে একটা কথা একটা বলতে যাচ্ছেন, খামখায় রাগ রেগে যাবে, দেখবেন চটে যাবে। একটা ভালো জিনিস তাকে বুদ্ধি দিচ্ছেন যে এটা এভাবে করো বা এই করো, সে তখন দেখবেন রাগ রাগ দেখাচ্ছে, তার মানে সে বলতে চাইছে কি যে তুমি আমার উপর দাদাগিরি করছো, আমি ভালো জানি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তোমার থেকে আমি কম বুঝি, হাম কিসি সে কম নেই। তো এ হচ্ছে মূর্খের আচরণ, মূর্খের খামখা রাগ করা, ফালতু কাজে সময় নষ্ট করা। জ্ঞানীর উচিত হলো ভালো কাজে, তাই না? কিছু কাজ না থাকলে, হয় দুনিয়ার কাজে না হয় দিনের কাজে, তোমার কাজ নেই বসে আছো, কমসে কম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়ো, তাই না? এ হচ্ছে জ্ঞানী মানুষের কাজ, ইস্তিগফার করো। অহেতুক স্বাস্থ্য নষ্ট করা, ফালতু দেখবেন খামাকায় ঠান্ডা লাগাচ্ছে, খামাকায় সাঁতার কাটছে, সর্দি লাগাচ্ছে, খামাখা এমন কাজ করছে যাতে মানুষের কি হয়, অসুখ হয়, ক্ষতি হয়, এমন কাজ করছে যে বিয়ের পরে তার স্ত্রী তার কাছে থাকতে চায় না। সে এমন মূর্খ যে এখনই সমস্ত সম্পদ নষ্ট করে দিচ্ছে, যে সম্পদ দরকার কখন, বিয়ের পরে। আশা করি বুঝতে পেরেছেন। শত্রু ও বন্ধুর মাঝে তমিজ না রাখা, এটা হচ্ছে মূর্খের কাজ, কে বন্ধু কে শত্রু বোঝে না, সবাই সমান ওর কাছে। অনর্থক ধন ব্যয় করা, দেখবেন যেখানে সেখানে টাকা পয়সা খরচ করছে, যে এটা আমার কাজে লাগবে, আমার জন্য উপকারী কি না সেটা ভাববে না। কোথায় যাচ্ছি যে, এই দিল্লি যাচ্ছি, আরে কি জন্য, এই ওখানে ফুটবল খেলা আছে, বাবা কোথায় যাচ্ছে গো, কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, দেখবেন অনেকজন যাবে, ঢাকা যাচ্ছি, কি জন্য যাচ্ছি, আর ওখানে একটা কি বলে খেলা আছে বা ক্রিকেট খেলা আছে, ক্রিকেট খেলা দেখছে যাচ্ছে, কত টাকা খরচ করে হোটেলে থাকবে গিয়ে, তারপর ট্রেনের ভাড়া আছে ইত্যাদি ইত্যাদি, তাই না? আল্লাহ মুস্তান, পয়সাটা কোথায় খরচ করছি, কেন, সেটা উপকারী না অপকারী সেটা সে বুঝবে না। আরো আরো কিছু শোনেন, চারটি আচরণ হচ্ছে মূর্খের, এমন লোকের ওপর অভিমান করা যে তাকে মানাবে না। আপনি অভিমান করছেন কার উপরে, যে মানাবে তার সাথে না অভিমান করা দরকার, কিন্তু যে অভিমান মানাবে না তার সাথে অভিমান করে এ আছে, উপকার আছে, মানে লাভ আছে, কোন লাভ নেই। মূর্খ লোক এমন লোকের কাছে বসা যে তাকে নিকট করে না। আপনি এমন লোকের কাছে আসছে যে তাকে পাত্তাই দেয় না, বসতেই তাকে বসতেও বলে না, সে এসে ঘুষি ঘুষি বসে, তার মানে অথচ বলছে বসো না হয় খসো, বলে না তো বসতে তো বলতে হবে, বসতে বলে না, অথচ সে জোর করে এসে তার সঙ্গে বসতে চাইছে। এমন লোকের নিকট অভাব প্রকাশ করা, অবশ্য ভালো লোকের কাছে গেলে ভালো লোক ঠিকই বলবে বসো, তাই না? এই জন্য ভালো লোকের সাহচর্য গ্রহণ করতে হবে। একজন বড় ভালো আলেম, একজন পরহেজগার লোক, সে কোনোদিন ছিন ঘিন করবে না, তাই না? সেন ঘিন করবে না, কারণ সে চাইবে যে মানুষটা আসছে নিশ্চয়ই কোনো দরকারে। হ্যাঁ, স্বার্থপর মানুষ হলে বোঝা গেল যে স্বার্থের জন্য আসছে, তাহলে আলাদা কথা। জীবনে কোনোদিন আবার আপনার কাছে আসে না, ঘন ঘন আসতে লেগেছে, তখন যদি সন্দেহ হয় আসছে মনে হয় কিছু কোন স্বার্থ আছে, হঠাৎ করবে হুজুর 10,000 টাকা হবে, বলবে না বলবে না, তো এরকম আছে স্বার্থপর, দেখবেন যে আসছে, আগে আসতো না এখন আসছে, সেরকম হলে আলাদা কথা, সে তো এমনিতে লোকে পাত্তা দেবে না। এ হচ্ছে মূর্খ মানুষ, যে তাকে পাত্তা দেয় না, তার কাছে শুরু ভুরু করা, আমাদের বাংলাদেশ কোদা বাংলায় বলে শুরু ভুরু করা, এমন লোকের নিকট অভাব প্রকাশ করা যে তার অভাব পূরণ করে না। একজন গরিব মানুষকে বলছে ভাই আমাকে কিছু, তো গরিব মানুষ তাই না, এখানে দেখবেন কোন কোন সৌদি এসে আজনবীদের কাছে হাত পাতে, তখন আমরা কি বলি, ভাই তোমরা সৌদিদের কাছে যাও, আমরা তো গরিব মানুষ বিদেশে এখানে খাটতে এসেছি, এখানে আমরা টাকা পয়সা কথা পাবো, তো তারা বোঝে না কে অভাব মেটাবে সেটাও বোঝে না। আর এইরকমই যারা আল্লাহর দরবার ছেড়ে সৃষ্টির দরবারে গিয়ে প্রার্থনা করে, এটা মূর্খ না, মূর্খ, এরা হচ্ছে মূর্খ যারা আল্লাহর দরবার ছেড়ে সৃষ্টির দরবারে গিয়ে প্রার্থনা করে, আর এমন কথা বলা যা তার নিজের বিষয়ভূত নয়। হাদিসে আছে যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, তোমার বিষয়ভূত যে কথা নয় সে কথা নিয়ে তোমার নাক গলানো, সে কথা তোমার বলা ফালতু কথা, বুঝতে পারছেন, বাসে বসে আছেন সিটে, ট্রেনে বসে আছেন সিটে, কি প্লেনে যাচ্ছেন একসাথে, কোথাও বাড়ি অমুক জায়গা, তো কটা ছেলে, তো কটা ছেলে, দুটো ছেলে, এত কম কেন হুজুর, এরি কি ফালতু ফালতু কথা, মানে এমন কথা, এমন কথা নিয়ে আবার ছেলে কটা বলা হয়তো, এত কম কেন, বাসর রাতে বাসর ঘরে ঢুকে পড়লো, আমার বলুন এখন কেন কম, ভারী মুশকিল, আর যদি বেশি হয় তাও বলবে এত বেশি ছেলে, হ্যাঁ এই যে ভারী মুশকিল, তোমার কি দরকার আছে আমার কটা ছেলে কটা ছেলে নাই, বসে আছে ফালতু, হুজুর আপনার দাড়িটা লাল লাল লাগে কেন, এই তো লাল লাল লাগে কেন তুমি বুঝতে পারো না, লাভ নিশ্চয় রং করেছি, কি রং লাগে, ভারী মুশকিল বটে, আল ফালতু কথা, যেটা বিষয়ভূত নয় তোমার, তোমার দরকার নেই। অনেকে আছে আধার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেয়, আধার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেয়। সৌদি আরবে এক বৈঠকে এরা এই যে গালফে দেশগুলো বসে তারা কি বলে কোন মিটিং করছে, ওখান থেকে বাংলাদেশ থেকে একজন কমেন্ট করছে যে শুধু কফি খাওয়ার জন্য বসেছে, হ্যাঁ আশা করি যে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে, হারি ভাই মুশকিল, তো আধার ব্যাপারে জানিস না কি করিস, চাষি না শ্রমিক না কি করে খাস, আর তো এখন কমেন্ট লিখে বসছে যে ওরা কি করছে আধার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ। একদিন প্রশ্ন করেছে আমাকে যে শুনছি সৌদি আরব নাকি কাউকে ঋণ দিলে পরে সুদ নেয়, সুদের উপরে ঋণ দেয়, সুদের উপরে ঋণ নেয় ইত্যাদি, তো আমি বললাম এটা তো সৌদি আরবের যে সরকারি লোক তাকে না জিজ্ঞেস করা হবে, আমি তো সরকারি লোক নাই, তো আমাকে জিজ্ঞেস করছো কেন, আধার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ কেন, তুমি আশ্চর্য বটে। তো এরকম লোক আছে যে নিজের বিষয়ভূত নয় কথা টপ করে পড়ে গেল, টপকে গেল, এ হচ্ছে বোকা লোক, এ হচ্ছে বোকা লোক, দুজনে ঝগড়া করছে, ঝগড়া করতে হ্যাঁ তা বটে তা বটে, তুমি এরকম করবে কেন, ভারী ভারী মুশকিল বটে, হ্যাঁ ভারী মুশকিল, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়ার মাঝখানে ঢুকে পড়লো, কথায় বলে একটা জৈফ হাদিসে আছে স্বামী স্ত্রী কেন যে ঝগড়া করছে, কেন মারামারি করছে, বিষয়ে খোঁজ নিয়েও না, কারণ ওদের গোপন বিষয় যেটা প্রকাশ নাও হতে পারে। আমরা দেখেছি অনেক ছেলে মেয়ে মা বাপের একধার নেয় একধার ওদায় কি করে, কিন্তু ভিতরে যে কি ঝামেলাটা, ওরা চায় মিটমাট করতে কিন্তু ভিতরে ঝামেলাটা বলা যায় না, শোনানো যায় না, কিন্তু তারও নাক গলায়, এরা হচ্ছে বোকা মানুষ। পাঁচটি গুণের মূর্খের হয়, এটা এটা আবার বলছি পাঁচটা গুণ আলাদা, অকারণে রাগ করা, অপ্রয়োজনে কথা বলা, যেখানে কথা বলা প্রয়োজনে গিরগির গিরগির গিরগির বরবার বরবার বরবার করতেই আছে, ফালতু বোকা, এ হচ্ছে মূর্খ মানুষ। আর যে কহে বেশি সে কহে মিছা বিস্তর, তার মানে যে বেশি কথা বলে সে মিথ্যা বলে, যে দেখবেন ওই খুব থাপ্পা মারছে, খুব কি বলে এটাকে গল্প আর কি, গল্প এমন গল্প বলবে যে সবই হচ্ছে মিথ্যা বা অনেকটাই মিথ্যা। অযথাস্থানে ব্যয় করা, ওই যে অপ্রয়োজনে ব্যয় করা, প্রত্যেকের উপর আস্থা রাখা, বোকা মানুষ সবারই উপরে আস্থা রাখে, সবারই উপরে আস্থা রাখে, আপনি নদী পার হওয়ার জন্য নৌকার উপরে আস্থা রেখে ভেসে যাবেন তাই না, কিন্তু কাগজের নৌকা তার উপরে আস্থা রাখতে পারবেন, এই হচ্ছে বোকা মানুষের কাজ, যে যারা সবার উপরে আস্থা রাখে। বন্ধু ও শত্রুর মাঝে পার্থক্য নির্ণয় করতে পারে না, আগেও বলা হয়েছে প্রায় ঘুরে ঘুরে একই কথা, জ্ঞানীর হাত ধরা যায় কিন্তু বোকার মুখ ধরা যায় না, কারণ বোকা গির গির করে, জ্ঞানীর হাত আপনি ধরতে পারবেন কিন্তু বোকার মুখ ধরতে পারবে না, বকেই যাবে, বলতেই থাকবে, আল্লাহুল মুস্তাআন। মন্দ লোক আর এক প্রকার লোক, দুষ্কৃতি আর এক প্রকার লোক, সমাজ বিরোধী, বুঝেন কারা, এই যারা গুন্ডামি করে, যারা চাঁদাবাজি করে, তাই না? না হলে এই যে এরা হচ্ছে অগ্নিবৃক্ষের মতো। অগ্নিবৃক্ষ জানেন, জঙ্গলে কিছু কিছু গাছ হয় এইভাবে ঘর্ষণ, ওই হাওয়াতে যখন ঘর্ষণ লাগে তখন কি হয়, আগুন ধরে, দেখি হয় আগুন ধরে নিজেও পড়ে আর অপরকেও পড়ার, জঙ্গলে আগুন লেগে যায়, যা একে অপরকে জ্বালিয়ে থাকে। আর সবচেয়ে মন্দ লোক হলো তারা যাদের অনিষ্টের ভয়ে তাদেরকে সম্মান করা হয়। কাকে, দাদাকে সালাম করেন না? করেন না, কেন করেন? ভয়ে, এটা সম্মান করে না, কেন না কোনো ক্ষতি করে দেবে, এটা হাদিস আছে, কিন্তু হাদিসে সহি না, কিন্তু অর্থটা ঠিক, যে একজন দুষ্কৃতি লোক, একজন গুন্ডা, তাকে লোকে কি করে, সালাম আদব, কেন করে, যাতে করে কোনো ক্ষতি না করে, চায় না। যে হচ্ছে অগ্নিবৃক্ষ, শত বছর ধরে যদি কেউ আপনি চান এইসব লোককে সন্তুষ্ট করতে, দেখবেন অনেক সময় সন্তুষ্ট হয় না। আগুনের যারা পূজা করে, অগ্নি পূজক যারা, তারা খুব পূজো করে আগুনকে, খুব খুব কি বলে, আমপাতা বেলপাতা তেলপাতা কিংবা যাই হোক যা কিছু দেয়, তারপরও যদি আগুনে হাত দেয় আগুনকে ছাড়বে, ও ছাড়বে না। যে অগ্নি, এই লোক, এই লোক এমন যাকে যতই টাকা আপনি দেন, যে টাকাটা দিলাম সে সন্তুষ্ট হবে তা না, আবার কোনো ফাঁক পেলে আবার টাকা চাইবে, তাই না? আর দিতে না পারলে খালাস, কালকেই শুট হয়ে যাবে। তো এই হচ্ছে আগুন, আগুন নিয়ে খেলা। আর একটা বলা হয় রেগে আগুন হয়ে গেছে, যার রাগ বেশি সে হচ্ছে আগুন, রেগে আগুন হয়ে গেছে। ও বাবা, রেগে অগ্নিশর্মা, অগ্নিমূর্তি, মানে দেখে একবার আগুন মনে হচ্ছে জ্বালিয়ে ছাড়বে, কিন্তু আগুন, রাগ, রাগ বেশি ভালো না, তাই না? রাগ বেশি ভালো না, রাগ থাকা ভালো নাকি মোটেই থাকা ভালো না? বাচ্চানন্দা, বাচ্চানন্দা কোথায়? বাংলাদেশে? এসে এখানে আছেন? এখানে মানুষের রাগ থাকা ভালো না ভালো না? রাগ থাকা ভালো। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে রাগ করো না, তাহলে রাগ থাকা ভালো না ভালো না? উনি বলছেন রাগ থাকা ভালো, কিন্তু নিয়ন্ত্রিত রাগ থাকা ভালো, বেশি রাগ থাকা ভালো না, বেশি রাগ ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমরা রাগ, মানে বেশি রাগ করো না। কথায় কথায় রাগ করবে, এ তো মূর্খ, খবরদার, কথা হন কথায় রাগ করা, রাগ দেখাইও না, মানে ঠান্ডা থাকো, ঠান্ডা মাথায় কথা বলো ইত্যাদি। তো মোট কথা হচ্ছে অহংকারী যারা, তারা সাধারণত বেশি রাগ করে, মূর্খ মানুষ বেশি রাগ করে। মাটি হতে হে মানব তোমারও জন্ম, আগুনের মতো কেন হও হে গরম, এত গরম তব সমুচিত নয়, মাটি সম রহনত সকল সময়। মাটি থেকে তোমার জন্ম হলো, আর আগুন থেকে কার জন্ম? শয়তানের। তো তুমি মাটুন, মাটির মানুষ শয়তানের মতো কেন হবে? শয়তান হইও না, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইয়া আল্লাযীনা আমানু আমানু উদখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তাই না? শয়তানের খুতুয়া, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, খবরদার না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, অপব্যয় করে, তারা শয়তানের ভাই। তুমি মাটির তৈরি, মাটির মতো নরম থাকো, ঠান্ডা থাকো। যে আগুনের তৈরি সে বলবে আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন তিন, কি বলে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করে, ওকে বলছে মাটি থেকে, তাই না? তো মাটির মানুষ মাটির মতো থাকো, আগুনের মতো কেন হাওয়া হয়ে গরম। আর একটা আগুনের কথা বলে দিই, শেষ করে দেবো। আমাদের বাংলাতে বলে আগুনের কাছে ঘি, তার মানে কি ভাষা? আগুনের কাছে ঘি থাকলে কি হয়? আর আগুনের কাছে বারুদ? আরে বাপ রে বাপ! আগুনের কাছে ঘি থাকলে কি হয়? গলে যায়। আর আগুনের কাছে বারুদ দিলে ডিম পাস্ট হয়ে যায়, তাই না? তা আগুনের কাছে ঘি কেন বলা হয়? হ্যাঁ, আগুনের কাছে ঘি সাধারণত বলা হয় পুরুষের কাছে মহিলা, যুবকের কাছে যুবতী, দুজনের মধ্যে একজন ঘি একজন আগুন, কখনো এই আগুন হয় কখনো ও আগুন হয়, আর অপরটা কে হয়? ঘি। গলতে শুরু করে, ঘি কি হয়? যা হয় তাই হয়, তাই না? এই জন্য বলে আগুনের কাছে ঘি, হাগো এইভাবে রেখে যায় না কি আগুনের কাছে ঘি রাখা হয়, তাই না? আজব কবিরাজ, তুমি দেখিয়ে ভুবনে খাটার পেয়ালা রাখো রোগীর সামনে। খাটার পেয়ালা বুঝেন, টক টক, যার জ্বর হয়েছে তার কাছে যদি খাটা রাখা হয় দেখবেন খাটা খাওয়ার জন্য মনটা ছটফট করবে, তাই না? তো আজব কবিরাজ তুমি খাটার পেয়ালা রোগীর সামনে রাখছো, তেমনি আগুনের সামনে বারুদ রাখছো, বা বারুদের সামনে আগুন রাখছো, কিংবা আগুনের সামনে ঘি রাখছো, কিংবা ঘিয়ের সামনে আগুন রাখছো, এ বুদ্ধিমানের কাজ না। পুরুষ আর স্ত্রী, আগুন আর ঘি, ঘৃতের কলস ও নারী পুরুষ অনল, রমণী ঘৃতের ঘট পুরুষ অনল। এখানে পুরুষকে আগুন বলা হয়েছে আর মহিলা হচ্ছে ঘি। পুরুষের কাছে থাকলে রমণী ঘৃতে, পুরুষের নিকটে নারী কামাকুলা হয়। কামাকুলা মানে কাম আকুল হয়, কাম কামে মানে তার যৌবনের ঢেউ জেগে ওঠে, ফলে সে ছলা কলা নানাভাবে নিজের অঙ্গি ভঙ্গি করে নিজের লেবাস পোশাক সেইভাবে পুরুষকে দেখিয়ে কি করে, পুরুষকে আকর্ষণ করে। মা ইলাতুন মুমিলাত, নিজেও আকৃষ্ট হওয়ার চেষ্টা করে আর পরকেও আকর্ষণ করার চেষ্টা করে, কখনো স্যান্ড লাগিয়ে, কখনো ভঙ্গিময় চলন, কখনো নানা রকম তো অঙ্গি ভঙ্গি করে পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। তো এ হল কি, আগুন, আর পুরুষ হয়ে গেল ঘি। কতক্ষণ থাকবে, গলে যাবে, তাই না? আর এর বিপরীত হতে পারে, মহিলা হয়তো একটু ভালো, পুরুষ তখন নানা রকম তাকে একবার যদি বলে দিয়েছে তুমি খুব সুন্দরী, বাস বাস, যদি বলা হয়েছে সুন্দরী, মহিলা একেবারে গলে ঘি কি, গলে বরফ হয়ে যাবে, তাই না? ও আমাকে সুন্দরী বললো, আমার স্বামী তো কোনদিন আমাকে সুন্দরী বলেনি, যদি বিয়ে না হয়ে থাকে, আমার স্বামী আমাকে কোনদিন প্রশংসা করে না, দেখো কি সুন্দর প্রশংসা করছে, তখন স্বামীর বিছানাতে গিয়েও ওর কথা মনে করবে, আমি সুন্দরী, সত্যি কি সুন্দরী, তখন আয়না দেখবে, দেখি সত্যি সুন্দরী কি না। আগুনে একবারে ঘি কি হয়ে যাবে, গরম হয়ে যাবে, কি বলে গলে যাবে। তো পুরুষের নিকটে নারী কামাকুলা হয়, বুঝতেই পারছেন। আর একটা কথা বলে দিই, শেষ কথা, মহিলা হচ্ছে আগুনের শিখার মতো, মহিলা হচ্ছে আগুনের শিখার মতো। বিয়ে করতে চান? ও একজন বলেছিল, তোমার জাহান্নাম জাহান্নাম বলো, জাহান্নাম কাকে বলে, জাহান্নাম জানো না, জাহান্নাম দেখো নি, বুঝে না, বিয়ে করো, সে বোঝে না, বিয়ে করো জাহান্নাম দেখতে পাবে, তাই না? তো বিয়েতে শান্তি আছে, বিয়েতে শান্তি আছে, বিয়েতেও জান্নাত আছে, জাহান্নামও আছে, তাই না? আমাদের দেশে বলে বিয়ে হচ্ছে দিল্লি কালাড্ডু, দিল্লি কালাড্ডু কাকে বলে, আপনার দেশে কি বলে, হাওয়াই, হাওয়াই মিঠাই, এখানে পাওয়া যায়, তাই না? এত বড় যেমন খাবেন তখন পস্তানি, যে খায়েগা ও ভী পস্তায়েগা, যে নেহি খায়েগা ও ভী পস্তায়েগা, না খেলে ভাব বাড়ি, এত বড় জিনিসটা কি না বটে, লাল মতো গোলাপি মতো দেখতে, খেলে না খেলেও পস্তানি, আর যখন খাবেন তখনও পস্তানি, এর নাম কি, বিএ, বুঝতে পেরেছেন? তো সবারই ভাগ্যে না, আল্লাহ তাআলা যার ভাগ্যে রেখেছেন মাশাআল্লাহ সত্যি জান্নাত, আর যার ভাগ্যে লিখেছেন তার ভাগ্যে হচ্ছে জাহান্নাম। তো আগুন, মহিলা হচ্ছে আগুন। আল মারআতু কাশশালা ইযা আরাফা আর-রাজুলু কাইফা ইমসিকুহা আদা আত-তারিকা, তাহলে মহিলা হলো আগুন, যদি পুরুষ জানে তার জ্ঞান জ্ঞান বুদ্ধির মাধ্যমে মহিলাকে ঠিক মতো ধারণ করে ওই মশাল বানাতে পারে, তাহলে সেই মশাল দিয়ে সে তার অন্ধকারের রাস্তা দেখতে পাবে, আর যদি তা না পারে, আগুনটাকে কন্ট্রোল করতে না পারে, আগুন দিয়ে মশাল বানাতে না পারে, ওয়াইজা আখতা ফি মাসকিহা হারাকাত ইয়াদাইহি, তাহলে যদি ধরতে ভুল করে, তাকে কিভাবে ধরতে হয়, তাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, তাকে কিভাবে চালাতে হয়, তাকে কিভাবে ভালোবাসতে হয়, তাকে কিভাবে রাখতে হয়, যদি ভুল হয়ে যায়, তাহলে সে তার হাত পুড়িয়ে ছারখার করে দেবে। আগুন হচ্ছে মহিলা, এ হচ্ছে সেই মহিলা, যে মহিলা আগুনের মতো। তো আগুনকে ব্যবহার করতে জানতে হবে, কন্ট্রোল করতে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, এই আগুনে যেন হাত পুড়ে, মুখ পুড়ে, মান পুড়ে, মর্যাদা পুড়ে না যায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।